হজারো কবিতা লক্ষ গানের সুরে তোমাকে ডাকি শুধু ডাকি, ও হো তোমাকে ডাকি শুধু ডাকি, ও হো হজারো কবিতা লক্ষ গানের সুরে তোমাকে ডাকি শুধু ডাকি, ও হো তোমাকে ডাকি শুধু ডাকি। তোমারি সৃষ্টি কাড়ে যেন দৃষ্টি, তোমারি সৃষ্টি কাড়ে যেন দৃষ্টি, অবাক দুনয়ন খুলে দেখি হাজারো কবিতা লক্ষ গানের সুরে তোমাকে ডাকি শুধু ডাকি, ও হো তোমাকে ডাকি শুধু ডাকি। কোকিলের মায়াবী কণ্ঠে ভরা শুনি তার ডাক কুহু, কোকিলের মায়াবী কণ্ঠে ভরা শুনি তার ডাক কুহু, মানুষের কণ্ঠে হৃদয় আবেগে শুনি যে আল্লাহু আল্লাহু, তোমারি প্রেমেতে জরে আঁখি হাজারো কবিতা লক্ষ গানের সুরে তোমাকে ডাকি শুধু ডাকি, ও হো তোমাকে ডাকি শুধু ডাকি। সাগরের জলে ওই ঢেউয়েরি মেলা উঠে যেন তোমারি বিরহে, সাগরের জলে ওই ঢেউয়েরি মেলা উঠে যেন তোমারি বিরহে, মাঠে বন বনানি সবুজে ভরা নানা রঙে ফুল কত ফোটে, তোমারি মহিমা চোখে দেখি হাজারো কবিতা লক্ষ গানের সুরে তোমাকে ডাকি শুধু ডাকি, ও হো তোমাকে ডাকি শুধু ডাকি, ও হো তোমাকে ডাকি শুধু ডাকি।